ওই আমিনার লাল গো তুমি নবীদের সরদার, ওই আমিনার লাল গো তুমি নবীদের সরদার, আসলে তুমি ধরার মাঝে নবী গো সবার, ওই আমিনার লাল গো তুমি নবীদের সরদার, ওই আমিনার লাল গো তুমি নবীদের সরদার, আসলে তুমি ধরার মাঝে নবী গো সবার, ওই আমিনার লাল গো তুমি নবী দের সরদার, ওই আমিনার লাল গো তুমি নবী দের সরদার, তোমার সৌভাগ্যমনে খুশিতে নাচে সবখানে, তোমার সৌভাগ্যমনে খুশিতে নাচে সবখানে, চুমে তোমার চরণে শান্তি পেল সব জনে, চুমে তোমার চরণে শান্তি পেল সব জনে, তোমার নামের তারিফ করে মৎস্য দরিয়ার, ওই আমিনার লাল গো তুমি নবীদের সরদার, ওই আমিনার লাল গো তুমি নবীদের সরদার, আসলে তুমি ধরার মাঝে নবী গো সবার, ওই আমিনার লাল গো তুমি নবী দের সরদার, ওই আমিনার লাল গো তুমি নবী দের সরদার, প্রজাপতি মৌমাছি খুশিতে সবাই নাচি নাচি, প্রজাপতি মৌমাছি খুশিতে সবাই নাচি নাচি, লাজে আকাশের চাঁদে তারা দেখে তোমার চেহারা, লাজে আকাশের চাঁদে তারা দেখে তোমার চেহারা, মানব কুলের মুকুট মনে সারা দুনিয়ার, ওই আমিনার লাল গো তুমি নবীদের সরদার, ওই আমিনার লাল গো তুমি নবীদের সরদার, আসলে তুমি ধরার মাঝে নবী গো সবার, ওই আমিনার লাল গো তুমি নবীদের সরদার, ওই আমিনার লাল গো তুমি নবীদের সরদার, তোমার গায়ের পাশে না জগত মাঝে মেলে না, তোমার গায়ের পাশে না জগত মাঝে মেলে না, তোমার হাতের ইশারায় দ্বিখণ্ডিত চন্দ্র হয়, তোমার হাতের ইশারায় দ্বিখণ্ডিত চন্দ্র হয়, হাসর দিনের বিপদ মাঝে তুমি রাহাবার, ওই আমিনার লাল গো তুমি নবী দের সরদার, ওই আমিনার লাল গো তুমি নবী দের সরদার, আসলে তুমি ধরার মাঝে নবী গো সবার, ওই আমিনার লাল গো তুমি নবী। সরদার, ওই আমিনার লাল গো তুমি নবীদের সরদার, ওই আমিনার লাল গো তুমি নবীদের সরদার।